أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي پرم دايالو اللار نامي ألف لام ميم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون মানুষ কি মনে করে যে আমরা ঈমান আনিয়াছি এই কথা বলিলেই উহাদেরকে পরীক্ষা না করিয়া অব্যাহতি দেওয়া হইবে? আমি তো ইহাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করিয়াছিলাম, আল্লাহ অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা সত্যবাদী এবং তিনি অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা মিথ্যাবাদী। أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون তবে কি যারা মন্দ কর্ম করে তারা মনে করে যে তারা আমার আয়াতের বাইরে চলিয়া যাইবে? তাদের সিদ্ধান্ত কত মন্দ। من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে সে জানিয়া রাখুক আল্লাহর নির্ধারিত কাল আসিবেই, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহ লাগানিয়ুন আনিল আলামিন যে কেউ সাধনা করে সে তো নিজের জন্যই সাধনা করে, আল্লাহ তো বিশ্ব জগৎ হইতে অমুখাপেক্ষী। والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون এবং যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে আমি নিশ্চয়ই তাহাদের হইতে তাহাদের মন্দ কর্মগুলি মিটাইয়া দিব এবং আমি অবশ্যই তাহাদেরকে প্রতিদান দিব তাহারা যে উত্তম কর্ম করিত তাহার। ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করিতে, তবে উহারা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সঙ্গে এমন কিছু শরীক করিতে যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি তাহাদেরকে মানিও না। আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন, অতঃপর আমি তোমাদেরকে জানাইয়া দিব তোমরা কি করিতেছিলে। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাহাদেরকে সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করিব। ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم أوليس الله بأعلم بما في صدور العالمين মানুষের মধ্যে কতক বলে আমরা আল্লাহে বিশ্বাস করি কিন্তু আল্লাহর পথে যখন উহারা নিগৃহীত হয় তখন উহারা মানুষের পীড়নকে আল্লাহর শাস্তির মতো গণ্য করে এবং তোমার প্রতিপালকের নিকট হইতে কোন সাহায্য আসিলে উহারা বলিতে থাকে আমরা তো তোমাদের সঙ্গেই ছিলাম, বিশ্ববাসীর অন্তঃকরণে যাহা আছে আল্লাহ কি তাহার সম্মুখ অবগত নহেন? আল্লাহ অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা ঈমান আনিয়াছে এবং অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা মুনাফিক। وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون কাফিররা মুমিনদেরকে বলে আমাদের পথ অনুসরণ করো তা হইলে আমরা তোমাদের পাপভার বহন করিব, কিন্তু উহারা তো তাহাদের পাপভারের কিছুই বহন করিবে না, উহারা অবশ্যই মিথ্যাবাদী। وليحملن أثقالهم وأثقالا مع أثقالهم وليسألن يوم القيامة عما كانوا يفترون উহারা নিজেদের ভার বহন করিবে এবং নিজেদের বোঝার সঙ্গে আরো কিছু বোঝা, আর উহারা যে মিথ্যা উদ্ভাবন করে সে সম্পর্কে কিয়ামত দিবসে অবশ্যই উহাদেরকে প্রশ্ন করা হইবে।

آمن له لوط وقال إني مهاجر إلى ربي إنه هو العزيز الحكيم لوط তাহার প্রতি বিশ্বাস স্থাপন করিল ইব্রাহিম বলিল আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করিতেছি তিনি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় ووهبنا له إسحاق ويعقوب وجعلنا في ذريته النبوة والكتاب وآتيناه أجره في الدنيا وإنه في الآخرة لمن الصالحين আমি ইব্রাহিমকে দান করিলাম ইসহাক ও ইয়াকুব এবং তাহার বংশধরদের জন্য স্থির করিলাম নবুয়াত ও কিতাব এবং আমি তাহাকে দুনিয়ায় পুরস্কৃত করিয়াছিলাম আখিরাতে সে নিশ্চয়ই সৎকর্ম পরায়ণদের অন্যতম হইবে وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ إِنَّكُمْ لَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ أَحَدٍ مِنَ الْعَالَمِينَ স্মরণ করো লূতের কথা সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা তো এমন অশ্লীল কর্ম করিতেছ যা তোমাদের পূর্বে বিশ্বে কেহ করে নাই أَإِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ وَتَقْطَعُونَ السَّبِيلَ وَتَأْتُونَ فِي نَادِيكُمُ الْمُنْكَرَ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللَّهِ إِنْ كُنْتَ مِنَ الصَّادِقِينَ তোমরাই তো পুরুষে উপগত হইতেছ তোমরাই তো রাহাজানি করিয়া থাকো এবং তোমরাই তো নিজেদের মজলিসে প্রকাশ্যে ঘৃণ্য কর্ম করিয়া থাকো উত্তরে তাহার সম্প্রদায় শুধু এই বলিল আমাদের উপর আল্লাহর শাস্তি আনয়ন করো যদি তুমি সত্যবাদী হও قال رب انصرني على القوم المفسدين সে বলিল হে আমার প্রতিপালক বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করো ولما جاءت رسلنا ابراهيم بالبشرى قالوا إنا مهلكوا اهل هذه القريه ان اهلها كانوا ظالمين যখন আমার প্রীত ফেরেশতাগণ সুসংবাদ সহ ইব্রাহিমের নিকট আসিল তাহারা বলিয়াছিল আমরা এই জনপদবাসীদেরকে ধ্বংস করিব ইহার অধিবাসীরা তো জালিম قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته كانت من الغابرين إبراهيم بولিল এই জনপদে তো লূত রহিয়াছে উহারা বলিল সেখানে কাহারা আছে তাহা আমরা ভালো জানি আমরা তো লূতকে ও তাহার পরিজন বর্গকে রক্ষা করিবই তাহার স্ত্রীকে ব্যতীত সে তো পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ولما أن جاءت رسلنا لوطا سيئ بهم وضاق بهم ذرعا وقالوا لا تخف ولا تحزن إنا منجوك وأهلك إلا امرأتك كانت من الغابرين এবং যখন আমার প্রীত ফেরেশতাগণ লূতের নিকট আসিল তখন তাহাদের জন্য সে বিষণ্ণ হইয়া পড়িল এবং নিজেকে তাহাদের রক্ষায় অসমর্থ মনে করিল উহারা বলিল ভয় করিও না দুঃখ করিও না আমরা তোমাকে ও তোমার পরিজন বর্গকে রক্ষা করিব তোমার স্ত্রী ব্যতীত সে তো পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত আমরা এই জনপদবাসীদের উপর আকাশ হইতে শাস্তি নাজিল করিব কারণ উহারা পাপাচার করিতেছিল ولقد تركنا منها آية بينة لقوم يعقلون আমি তো বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য ইহাতে একটি স্পষ্ট নিদর্শন রাখিয়াছি وإلى مدين أخاهم شعيبا فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخر ولا تعثوا في الأرض مفسدين আমি মদায়নবাসীদের প্রতি তাহাদের ভ্রাতা শুয়াইবকে পাঠাইয়াছিলাম সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো শেষ দিবসকে ভয় করো এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাইও না কিন্তু উহারা তাহার প্রতি মিথ্যা আরোপ করিল অতঃপর উহারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হইল ফলে উহারা নিজ গৃহে নত জানু অবস্থায় শেষ হইয়া গেল وعادا وثمود وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين এবং আমি আদ ও সামুদকে ধ্বংস করিয়াছিলাম উহাদের বাড়ি ঘরেই তোমাদের জন্য ইহার সুস্পষ্ট প্রমাণ। শয়তান উহাদের কাজকে উহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল এবং উহাদেরকে সৎপথ অবলম্বনে বাধা দিয়াছিল, যদিও উহারা ছিল বিচক্ষণ। ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين এবং আমি সংহার করিয়াছিলাম কারুন, ফিরাউন ও হামানকে। মূসা উহাদের নিকট সুস্পষ্ট নিদর্শন সহ আসিয়াছিল, তখন তাহারা দেশে দম্ভ করিত, কিন্তু উহারা আমার শাস্তি এড়াইতে পারে নাই। فكلن اخذنا بذنبه فمنهم من ارسلنا عليه حاصبا ومنهم من اخذته الصيحه ومنهم من خسفنا به الارض ومنهم من اغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا انفسهم يظلمون وهذا প্রত্যেককেই আমি তার অপরাধের জন্য শাস্তি দিয়েছিলাম। উহাদের কাহার প্রতি প্রেরণ করিয়াছে প্রস্তর সব প্রচন্ড ঝটিকা, উহাদের কাহাকেও আঘাত করিয়াছিল মহানাদ, কাহাকেও আমি প্রথিত করিয়াছিলাম ভূগর্ভে এবং কাহাকেও করিয়াছিলাম নিমজ্জিত। আল্লাহ তাহাদের প্রতি কোন জুলুম করেন নাই, তাহারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করিয়াছিল। مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون جارا اللہر پوری برتے اپر کے ابھیبابک روپے گرہن کرے تاہدر درشتن تو مکرشار نائے جے نیجر جنہ گھر بانائے ایبوں گھرر مدھے مکرشار گھری تو دربل تمو جدی اوہرا جانی تو ان الله يعلم ما يدعون من دونه من شيء وهو العزيز الحكيم ورا আল্লাহর পরিবর্তে যা কিছুকে আহ্বান করে আল্লাহ তো তা জানেন এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। وتلك الامثال نضربها للناس وما يعقلها الا العالمون এই সকল দৃষ্টান্ত আমি মানুষের জন্য দেই, কিন্তু কেবল জ্ঞানী ব্যক্তিরাই ইহা বুঝে। خلق الله السماوات والأرض بالحق إن في ذلك لآية للمؤمنين الله যথাযথ ভাবে আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন, ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে মুমিনদের জন্য। اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون তুমি আবৃত্তি করো কিতাব হইতে যাহা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয় এবং সালাত কায়েম করো, সালাত অবশ্যই বিরত রাখে অশ্লীল ও মন্দ কার্য হইতে, আর আল্লাহ স্মরণই তো সর্বশ্রেষ্ঠ, তোমরা যাহা করো আল্লাহ তাহা জানেন। ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতী হিয়া আহসানু ইল্লা আল্লাযীনা যালামু মিনহুম ওয়া কুলু আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা ওয়া উনজিলা ইলাইকুম ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদ ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদ ওয়া নাহনু লাহু মুসলিমুন তোমরা উত্তম পন্থা ব্যতীত কিতাবীদের সঙ্গে বিতর্ক করিবে না, তবে তাহাদের সঙ্গে করিতে পারো যাহারা উহাদের মধ্যে সীমা লঙ্ঘনকারী, এবং বল আমাদের প্রতি ও তোমাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে আমরা বিশ্বাস করি এবং আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ তো একই এবং আমরা তাহারই প্রতি আত্মসমর্পণকারী। وكذلك انزلنا اليك الكتاب فالذين اتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما يجحد باياتنا الا الكافرون এইভাবেই আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি এবং যাহাদেরকে আমি কিতাব দিয়াছিলাম তাহারা ইহাতে বিশ্বাস করে, আর ইহাদের কেহ কেহ ইহাতে বিশ্বাস করে, কেহ অস্বীকার করে না আমার নির্দেশনা বলি কাফির ব্যতীত। وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك اذا لارتاب المبطلون তুমি তো ইহার পূর্বে কোনো কিতাব পাঠ করো নাই এবং সহস্তে কোনো কিতাব লিখো নাই যে মিথ্যাচারী যা সন্দেহ পোষণ করিবে। بل هو آيات بينات في صدور الذين أوتوا العلم وما يجحد بآياتنا إلا الظالمون বরং যাহাদেরকে জ্ঞান দেওয়া হইয়াছে বস্তুত তাহাদের অন্তরে ইহা স্পষ্ট নিদর্শন, কেবল জালমিরাই আমার নির্দেশন অস্বীকার করে। وقالوا لولا انزل عليه ايات من ربه قل انما الايات عند الله وانما انا نذير مبين উহারা বলে তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট নিদর্শন প্রেরিত হয় না কেন? বলো, নিদর্শন আল্লাহরই ইখতিয়ারে, আমি তো একজন প্রকাশ্য সতর্ককারী মাত্র। أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون ইহাকি উহাদের জন্য যথেষ্ট নয় যে আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি যাহা উহাদের নিকট পাঠ করা হয়? ইহাতে অবশ্যই অনুগ্রহ ও উপদেশ রহিয়াছে সেই কওমের জন্য যাহারা ইমান আনে। قل كفى بالله بيني وبينكم شهيدا يعلم ما في السماوات والأرض والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون بولو আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যাহা আছে তাহা তিনি অবগত, এবং যাহারা অসত্যে বিশ্বাস করে ও আল্লাহকে অস্বীকার করে তাহারাই তো ক্ষতিগ্রস্ত। ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون উহারা তোমাকে শাস্তি ত্বরান্বিত করিতে বলে, যদি নির্ধারিত কাল না থাকিত তবে শাস্তি তাহাদের উপর অবশ্যই আসিত। নিশ্চয়ই উহাদের উপর শাস্তি আসিবে আকস্মিক ভাবে উহাদের অজ্ঞাত সারে। يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين উহারা তোমাকে শাস্তি ত্বরান্বিত করিতে বলে, জাহান্নাম তো কাফিরদেরকে পরিবেষ্টন করিবেই। يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون সেই দিন শাস্তি উহাদেরকে আচ্ছন্ন করিবে ঊর্ধ্ব ও অধদেশ হইতে, এবং তিনি বলিবেন, তোমরা যাহা করিতে তাহা আস্বাদন করো। হে আমার মুমিন বান্দাগণ, নিশ্চয়ই আমার পৃথিবী প্রশস্ত, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণকারী, অতঃপর তোমরা আমারই নিকট প্রত্যাবর্তিত হইবে। والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাহাদের বসবাসের জন্য সুউচ্চ প্রাসাদ দান করিব জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা স্থায়ী হইবে। কত উত্তম প্রতিদান সেই সকল কর্মশীলদের জন্য যারা ধৈর্য ধারণ করে এবং তাহাদের প্রতিপালকের উপর নির্ভর করে। এমন কত জীবজন্তু আছে যারা নিজেদের খাদ্য মজুদ রাখে না, আল্লাহই রিজিক দান করেন উহাদেরকে ও তোমাদেরকে, এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। وَلَئِن سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّى يُؤْفَكُونَ যদি তুমি উহাদেরকে জিজ্ঞাসা করো, কে আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন এবং চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রিত করিয়াছেন, উহারা অবশ্যই বলিবে, আল্লাহ। তাহা হইলে উহারা কোথায় ফিরিয়া যাইতেছে? الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له إن الله بكل شيء عليم الله তাহার বান্দাদের মধ্যে যাহার জন্য ইচ্ছা তাহার রিজিক বর্ধিত করেন এবং যাহার জন্য ইচ্ছা উহা সীমিত করেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবহিত। ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعقلون. যদি তুমি উহাদেরকে জিজ্ঞাসা করো আকাশ হইতে বারি বর্ষণ করিয়া কে ভূমিকে সঞ্জীবিত করেন উহার মৃত্যুর পর, উহারা অবশ্যই বলিবে আল্লাহ, বল সমস্ত প্রশংসা আল্লাহরই, কিন্তু উহাদের অধিকাংশ ইহা অনুধাবন করে না। এই পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক ব্যতীত কিছুই নয়, পারলৌকিক জীবনই তো প্রকৃত জীবন যদি উহারা জানিত। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون. উহারা যখন নৌযানে আরোহণ করে তখন উহারা বিশুদ্ধ চিত্ত হইয়া একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে, অতঃপর তিনি যখন স্থলে ফিরাইয়া উহাদেরকে উদ্ধার করেন তখন উহারা শিরকে লিপ্ত হয়। ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون. যাহাতে ওদের প্রতি আমার দান উহারা অস্বীকার করে এবং ভোগ বিলাসে মত্ত থাকে, অচিরেই উহারা জানিতে পারিবে। উহারা কি দেখে না আমি হারামকে নিরাপদ স্থান করিয়াছি, অথচ ইহার চতুষ্পার্শ্বে যেসব মানুষ আছে তাহাদের উপর হামলা করা হয়, তবে কি উহারা অসত্যই বিশ্বাস করিবে এবং আল্লাহর অনুগ্রহ অস্বীকার করিবে? যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তাহার নিকট হইতে আগত সত্যকে অস্বীকার করে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে? জাহান্নামে কি কাফিরদের আবাস নয়? الذين جاهدوا فينا لنهدينهم سبلنا وان الله لمع المحسنين. যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাহাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করিব, আল্লাহ অবশ্যই সৎকর্মপরায়ণদের সঙ্গে থাকেন।